إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে পবিত্র মাহে রমজানের শেষ দিকে সালাতুল জুমা আদায় করার জন্য মারকাজুল উলুম আল ইসলামিয়া জামে মসজিদে আসার তৌফিক ইনায়াত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমা এবং তার আগের জুমায় যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা এবং যাকাত প্রসঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা পেশ করেছিলাম। যাকাত ইসলামের পঞ্চ বিনার একটি। যাকাতের মাধ্যমে মূলত মানুষের মধ্যে ধনী দরিদ্রের ব্যবধান নির্মূল করা হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা দিলেন আফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইল ওয়াল মাহরুম, ধনীদের মালের মধ্যে গরিবদের অংশ রয়েছে, গরিবেরা চিন্তা করলো তাহলে আমাদের অংশ উদ্ধার করতে হবে। এজন্য ইসলামের প্রথম দিকে ধনীদের চেয়ে গরিবেরাই দলে দলে যোগদান করেছিল বেশি। যাকাতের খাতগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আলোচনা করেছেন, কোন নবীর দায়িত্ব দেন নাই, কোন মুফতির দায়িত্ব দেন নাই। যেসব বিষয়গুলো মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বিস্তারিত আলোচনা করেছেন। আপনারা জানেন মানুষ মারা গেলে পরে সম্পদ বণ্টন নিয়ে গণ্ডগোল হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে নিসার 11 নম্বর আয়াত থেকে শুরু করে এজন্য মৃত্যু ব্যক্তির সম্পদ বণ্টনের বিধান নাজিল করেছেন। শুরুই করেছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের সন্তানদের ব্যাপারে ওসিয়াত করছেন, হুকুম জারি করছেন, আল্লাহর নির্দেশ। লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইয়াইন, একজন পুরুষ সন্তান দুইজন নারীর সমান সম্পত্তি পাবে। এরপরে বিস্তারিত আলোচনা করেছেন। এমনি ভাবে যাকাতের বিষয় আসলে অনেক সুবিধাভোগী স্বার্থান্বেষী লোকেরা যাকাতে ভাগ বসাতে চায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এমনটা হয়েছিল। সূরা তওবার 58 নম্বর আয়াতে দেখবেন আল্লাহ তাআলা বলছেন ওয়া মিনহুম মাইয়াল মিজুকা ফিস সাদাকাত ফাইন উতু মিনহা রাদু ওয়া ইন লাম ইউতু মিনহা ইযা হুম ইয়াসখাতুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের মধ্যে কিছু লোক এরকম যারা আপনাকে সাদাকাতের ব্যাপারে যাকাতের ব্যাপারে জালাতন করে, আপনার কাছে যাকাতের মাল চায়। ফাইন উতু মিনহা রাদু, যদি এদেরকে এর থেকে কিছু দেওয়া হয় তাহলে খুব খুশি। ওয়া ইন লাম ইউতু মিনহা ইযা হুম ইয়াসখাতুন, আর যদি এদেরকে না দেওয়া হয় তাহলে তারা বেজার হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়। সূরা তওবার 58 নম্বর আয়াত। এতে বোঝা গেল যাকাতের ক্ষেত্রে অনেক মানুষের লোভ পড়তে পারে, সেজন্য যাকাতের খাতগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বয়ান করেছেন। অথচ যাকাত কি পরিমাণ মাল হলে ফরজ হবে, কি পরিমাণ আদায় করতে হবে, এ বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নাযিল করেন নাই, সহিহ হাদিস থেকে এগুলোর বর্ণনা আছে। এই জন্য মনে রাখতে হবে বর্তমান সমাজে একদল অশিক্ষিত অথবা কিছু বই পুস্তক পড়ে ইসলামের কিছু জ্ঞান অর্জন করেছে, এই লোকগুলো বলে ফেলে কোরআন যথেষ্ট, হাদিস মানার কি দরকার, কথাগুলো ভালোভাবেই বলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আমি কোরআনে তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছু সুস্পষ্ট বর্ণনা করেছি। কোরআনে যখন সুস্পষ্ট বর্ণনা আছে তাহলে তো আর হাদিসের দরকার নেই, এটা মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কোরআনের প্রচারক হিসেবেই নাযিল করেছিলেন। আমরা এটা আগে আলোচনা করেছি শুরুতে, এই কোরআনের জন্য রমজান মাসের গুরুত্ব, রমজান এই কোরআন নাযিলের মাস, এই কোরআনের জন্য লাইলাতুল কদরের গুরুত্ব, লাইলাতুল কদর কোরআন নাযিলের রাত, এই কোরআনের জন্য আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং গুরুত্ব, কারণ তার উপরে নাযিল হয়েছে, তার সম্পর্কে বলা হয়েছে সূরা জুমার 2 নম্বর আয়াতে, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সে আল্লাহ যিনি উম্মীদের মধ্যে রাসূল প্রেরণ করেছেন তাদের মধ্য থেকেই একজন, তাদের মধ্য থেকে বলতে ফেরেশতা রাসূল না, জিন রাসূল না, মানুষ রাসূল প্রেরণ করেছেন, কারণ মানুষের মধ্যে থেকে যিনি রাসূল হবেন তিনি মানুষের প্রয়োজন বুঝবেন। এটা নিয়ে অনেক অতি উৎসাহী আশেকে রাসূল, বিশেষ করে পীরদের একটা অংশ মনে করে আল্লাহর রাসূল কি মানুষ ছিলেন, আল্লাহর রাসূল আল্লাহর জাতি নূরের তৈরি, তিনি কি মাটির তৈরি, এসব কথা আলোচনা হয়। আমাদের কিতাবুল আকায়েদে আমি বিস্তারিত লিখে দিয়েছি, মক্কার কুফফারদের একটা অভিযোগ ছিল এটাই, মা লিহাদার রাসূল ইয়াকুলু ত্বাম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এ কেমন রাসূল, বাজারে যায় খাওয়া দাওয়া করে, ওয়া ইয়াকুলু ত্বাম, বিয়েও করে, আবার সন্তানও হয়, এ কেমন রাসূল। এদের ধারণা ছিল রাসূল হবেন আল্লাহর কোন সন্তান অথবা ফেরেশতা, মানুষ কেন হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উত্তর দিয়েছেন, হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, যদি পৃথিবীতে ফেরেশতা বিচরণ করত তাহলে আমি ফেরেশতা রাসূল পাঠাতাম, যেহেতু মানুষের জন্য আমি রাসূল প্রেরণ করেছি, মানুষের পেশাব পায়খানা থেকে শুরু করে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন, সব ক্ষেত্রে মানুষের সব প্রয়োজনগুলোতে শিক্ষা দেওয়ার জন্য যিনি মুআল্লিম হবেন, শিক্ষক হবেন, তাকে অবশ্যই মানুষ হতে হবে, মানুষ না হলে পরে ফেরেশতা হলে তার খাওয়া দাওয়ার প্রয়োজন নাই, স্ত্রীর প্রয়োজন নাই, ঘুমের প্রয়োজন নাই, সে মানুষকে এগুলো শিক্ষা দেবে কি করে। এই জন্য মনে রাখতে হবে এগুলো আকীদার বিষয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাফরুনি, হে আমার উম্মতরা তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না, কামা আসরাতিন নাসারা ফি ঈসা ইবনে মারিয়াম, যেমনটা বাড়াবাড়ি করেছিল খ্রিস্টানরা ঈসা ইবনে মারিয়ামকে নিয়ে, তারা ঈসা ইবনে মারিয়ামকে আল্লাহর পুত্র বলেছে, তোমরা আমাকে আল্লাহর পুত্র বা আল্লাহর অংশ বানাবে না, বরং তোমরা বলো আব্দুল্লাহি ওয়া রাসূলুহ, আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। এই জন্য সোজা বিষয় কালিমাতুস শাহাদার সাক্ষী দিতে গিয়ে আমরা বলি ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আব্দ, আল্লাহর গোলাম, আল্লাহর কি ওয়া রাসূল এবং তার প্রেরিত রাসূল, আল্লাহর গোলাম। তিনি মানুষ, মানুষ তৈরি হয়েছে কি দিয়ে? আল্লাহর রাসূলের বংশ আছে না? আবার সুফিরা এইগুলো গুরুত্ব দেয় বেশি আমাদের চেয়েও। ছোটবেলায় আপনারা মক্তবে পড়েছেন 130 ফরজ, 4 কুরসি 4 ফরজ। এই 4 কুরসি যে 4 ফরজ কি পড়েছিলাম আমি নিজেও বুঝি নাই, যে পড়াইলো সেও বুঝে নাই। এরপরে যখন পড়াশোনার সুযোগ হলো উচ্চ পর্যায়ে, তালাশ করলাম, ছোটবেলায় আমাদের মৌলবী সাহেব মুখস্থ করালেন 4 কুরসি 4 ফরজ, 4 মাযহাব 4 ফরজ, আরো জানি কি কি আছে, চার পীর চার ফরজ। এটা সেখানে তো খুব এহসান করতে আমাদের উপর, দয়া করছে, মানে এটা ফরজ বানাই দিত, এখন তো বলে পীর ধরা ফরজ। এই 4 কুরসি 4 ফরজ কি অনেক অন্বেষণ করে পাইলাম, আল্লাহর নবীর বাপের নাম কি, দাদার নাম কি, তার দাদার নাম কি, এইগুলো জানা 4 কুরসি এটা ফরজ, এটা কোনো কিতাবে না, এগুলো পীর শব্দের তৈরি করা ফরজ। যাই হোক, তারপরে আমরা বলি যখন তোমাদের কাছে আল্লাহর নবীর বংশ মুখস্থ করা ফরজ হয়ে গেল, বুঝে গেল আল্লাহর নবীর বংশ ছিল, আল্লাহর নবী যেই বংশের থেকে তৈরি, আল্লাহর নবীর বাপের নাম আব্দুল্লাহ, মানুষ না ফেরেশতা, না জিন, তার বাপ আব্দুল মুত্তালিব মানুষ না ফেরেশতা, এইরকম আদম আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহর নবীর বংশ পরম্পরায় যতগুলো লোক আছে আব্দুল্লাহ থেকে আদম পর্যন্ত সবগুলো মানুষ, আল্লাহর নবীও মানুষ, মানুষ হিসেবে তিনি আগমন করেছেন, মানুষ মাটি দিয়ে তৈরি, আল্লাহর নবী মাটি দিয়ে তৈরি, কোন আল্লাহর নূর দিয়ে তৈরি না, আল্লাহর অংশ না, আল্লাহর নূর দিয়ে যারা তৈরি মনে করে তা আল্লাহর সঙ্গে শিরকে লিপ্ত আছে। ভাইরা আমার, এই জন্য বলছিলাম অন্য প্রসঙ্গে এসে গেছে, আয়াতের আয়াত সঙ্গে চলে আসলো মিনহুম, আল্লাহর রাসূল খাওয়া দাওয়া করতেন, আল্লাহর রাসূল বাজার করতেন, আল্লাহর রাসূল ঘুমাইতেন, আল্লাহর রাসূল পেশাব পায়খানা করতেন, আল্লাহর রাসূল স্ত্রী ব্যবহার করতেন, উযু গোসল করতেন, এইগুলো মানুষের কাজ না ফেরেশতার কাজ? এগুলো মানুষের কাজ না আল্লাহর কাজ? এটা মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আকীদার ক্ষেত্রে কাউকে ছাড় দিবেন না। কোরআনে পরিষ্কার বলা আছে মানুষ যত অন্যায় করুক, যত গুনাহ করুক, আশা করা যায় এক সময় আল্লাহ তাআলা হয়তো শাস্তি দিয়ে অথবা ক্ষমা করে তাকে জান্নাত দিবেন যদি শিরিক না করে। আর যদি শিরিক করে, আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহর সঙ্গে যে ব্যক্তি শিরিক করবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না, এছাড়া এর ছোট যত গুনাহ হোক আল্লাহ তাআলা যার জন্য ইচ্ছে করবেন তাকে ক্ষমা করে দিবেন। কোরআনের আরাকায়াত আল্লাহ বলেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে, মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন, জান্নাতকে হারাম করে দিয়েছেন। কোন পীর বাবা পার করতে পারবে না, কি সুন্দর বলে না? আমি এটা বারবার উত্তর দিয়েছি, দুনিয়ার জজের কাছে গেলে উকিল ধরতে হয়, প্রধানমন্ত্রীর কাছে গেলে কোন নেতার বা মন্ত্রী এমপির সুপারিশ করতে হয়, আল্লাহর কাছে গেলেও সুপারিশ দরকার, সেটা পিসাবরা ঠিকাদারি নিয়েছে। আমি এটা বারবার বলেছি, দুনিয়ার জজেরা মানুষের গোপন খবর জানে না, সত্য মিথ্যা জানে না, সেই জন্য উকিল নিয়োগ করা হয়, উকিলেরা তর্ক যুক্তি দিয়ে জজের সামনে সত্যকে বের করে দেয়, ওই যুক্তি তর্কের মাধ্যমে আইনের মাধ্যমে যেটা পাশ হয় ওটা কি উনি রায় দিয়ে দেন? আল্লাহর কি কোনো কিছু অজানা আছে যেটা আল্লাহকে পিসাবরা যুক্তি তর্ক দিয়ে বুঝেই দেয়? আল্লাহ তাআলা মুরিদদের খবরগুলো জানেন না, পিসাবরা আল্লাহকে জানায়। ও কি এই সমস্ত ভণ্ডামি! আবার বলে কি প্রধানমন্ত্রীর কাছে গেলে সুপারিশ করা লাগে। ওই বেটা, প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ লাগে কার? যাকে প্রধানমন্ত্রী চিনে না। প্রধানমন্ত্রীর কাছে মন্ত্রী কারে সুপারিশ লাগে? কারো? কোন এমপি কারে সুপারিশ লাগে? প্রধানমন্ত্রীর খালু, চাচা, মামু, ভাই, আত্মীয় স্বজন কারে সুপারিশ লাগে? প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ লাগে যাকে প্রধানমন্ত্রী চিনে না। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে কাউকে চিনে না এমন কোন বান্দা আছে? আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে তার সমস্ত মাখলুককে চিনে। আল্লাহ যখন সকলকে চিনে, আল্লাহ সকল অন্তর খবর জানেন, আল্লাহর কাছে যেতে হলে, আল্লাহর কাছে বলতে হলে তোর মতো ফকির পীরের কোনো প্রয়োজন নাই। কোন পীরকে আল্লাহ তারা ঠিকাদার দেন নাই। তুই যেরকম ফকির, ওই গুনাগার পাপী লোকটাও ফকির। কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন, এই জন্য খবরদার, এই পীরের মুরিদ যদি কেউ থাকেন তওবা করেন। পীরের মুরিদদের তওবা করার না করলে শিরকে লিপ্ত আছে। কিভাবে শিরকে লিপ্ত আছে? এমনি পীর মানে শিক্ষকের আপত্তি ছিল না, কিন্তু পীর তো শিক্ষকের নাম না। ওরকম শিক্ষক তো আমরা হাজার হাজার আছি বাংলাদেশের, লাখ লাখ মাদ্রাসা শিক্ষক আছে, তারা কি সকলে পীর? তাদেরকে পীর বলা হয়? তাহলে বোঝা গেল পীর বলতে সাধারণ শিক্ষকদেরকে বোঝায় না। পীর বলতে ওদের একটা পরিভাষা আছে, যার কাছে মুরিদ হতে হবে তাকে বায়াত দিতে হবে, তার সম্পর্কে ধারণা রাখে উনি আল্লাহর কাছে সুপারিশ করে পৌঁছাইয়া দিবে। উনি মুরিদের অন্তরের সব খবর জানেন, উনি কাশফ খোলা থাকে, উনি মুরিদের অন্তরে ঢুকি আর বের হয়, ঢুকি আর বের হয়, পীর টেরো হয় না, মুরিদ টেরো হয় না। লিখেছে সুফিদের কিতাবে, আশ-শাইখু জাসুসু কলবিল মুরিদ, পীর হচ্ছে তোমার মুরিদের অন্তরের একজন গোয়েন্দা। ইয়াদখুলু ওয়া ইয়াখরুজু ওয়া লা ইয়াত্তালু আলাইহিল মুরিদ, পীর সাহেব মুরিদের অন্তরে ঢুকি আর বের হয়, ঢুকি আর বের হয়, মুরিদে কি সুইটের পায় না, সব দেখে। ওনারা চক্ষু বন্ধ করলে আল্লাহর আরশ কুরসি লৌহ কলম সব দেখতে পান। এই সব আজব কাহিনী, এই সব গুণগুলো কার? কামেল পীরে হুকুম করলে শরীয়তের হুকুম মানা লাগে না। আপনারা মনে করতে পারেন এগুলো সব কোনো ভণ্ড পীরদের কথা বলছি, না, পীরের মধ্যে কোনো ভণ্ড হক্কানি নাই, সব পীরদের আকীদা। চরমনাই পীরের বই রেফারেন্স সহ আমাদের কিতাবে লেখা আছে দিন কায়েমের সঠিক পথ, ওই পাবেন দোকানে। শেষের দিকে লেখা আছে পীরদের আকীদা, বিস্তারিত লিখে দিয়েছি ওখানে, রেফারেন্স সহ লিখে দিয়েছি কোন বইয়ের কোন পৃষ্ঠা লিখেছে, আশেক মাসুক বই, এছাড়া আরো অনেক বইতে লিখে দিয়েছে চরমনাই পীর সাহেবরা। কামেল পীরের হুকুম হলে শরিয়াতের যদি বিরুদ্ধেও বলে তাও মানতে হবে, নিরাপত্তিতে কোনো আপত্তিও করা যাবে না। এরপরে এক কাহিনী লিখে দিয়েছে, পীর সাহেব বলছে জেনা করতে, টাকা দিয়ে জেনা করতে চলে গেছে, বিশ্বাখানায় পাঠিয়ে জেনা করতে যাও, তাও মানতে হবে। এটা চরমনাই পীরের কাহিনী, তার বইয়ের লেখা কথা। যদি না পাও তাহলে আমাকে ধরো। ওদের লাইব্রেরি আছে বাংলা বাজারে আলে থাক প্রকাশনী, ওখানে সব বই নতুন করে পাওয়া যাবে, ছেপেছে নতুন করে। আশেক মাসুক বইটা খুলে পড়ুন, পরিষ্কার লেখা আছে, এই যদি পীরদের আকীদা হয় তাহলে এই রকম পীর ধরা ওদের বইতে লেখা আছে ফরজ। এটা লিখেছে মাওয়ায়েদ ইসহাকিয়া 55 পৃষ্ঠায়, পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। আমি বলি এই রকম পীরের কাছে মুরিদ হওয়া ফরজ, তবে আল্লাহকে পাওয়ার জন্য না, শয়তানকে পাওয়ার জন্য। পীর ধরা ফরজ ঠিকই, তবে যেরকম চোর ধরা ফরজ, চোর ধরা যেরকম ফরজ, এরকম পীর ধরাও কি? পীর ধরা ফরজ, ঠিকই আছে। ভাইরা আমার, এই জন্য মনে রাখতে হবে এই পীর মুরিদির ব্যবসায় হাত পড়েছে, এই জন্য আমাদের নামে বদনাম ছড়ায়, আমরা আলেমদের বিরুদ্ধে বলি মিথ্যা কথা। ওলামায়ে হক যারা, কোরআন এবং হাদিসের কথা বলে যারা, সত্যিকার অর্থে আল্লাহর দিকে মানুষকে ডাকে যারা, আমরা তাদের জুতা মাথায় বহন করতে প্রস্তুত। কিন্তু যারা মানুষদেরকে আল্লাহ থেকে গোমরা করে, যে সমস্ত আলেমরা মানুষকে বুঝায় আল্লাহকে পাইতে হলে পীর ছাড়া পাওয়া যাবে না, এরকম যারা আলেম নাম দিয়ে ইসলামের মধ্যে বৈরাগ্যবাদকে ঢুকিয়ে দিয়েছে, যারা ইসলামের এক তরিকা রাসূলের তরিকা বাদ দিয়ে বহু তরিকা চালু করেছে, ওদের প্রত্যেকটা বইতে লেখা আছে বাবারা আল্লাহকে পাওয়ার জন্য কিতাবে লিখেছে 126 তরিকা। কোন কিতাবে লিখেছে? সেই কিতাবটা কোরআন, এই কিতাবটা হাদিস, এই কিতাবগুলো হতে পারে শয়তানের ডায়েরি। প্রত্যেকটা বইতে লিখে দিয়েছে আল্লাহকে পাওয়ার জন্য 126 তরিকা আছে, এর মধ্যে আবার চিশতিয়া সাবেরিয়া তরিকা একেবারে শর্টকাট। শর্টকাট তরিকা চিশতিয়া সাবেরিয়া, চিশতির জন্ম কবে? এই ভারতে কয়েক বছর আগে। তাহলে এইটা যদি শর্টকাট তরিকা হয়, তাহলে এর আগে যত লোক মারা গেছে তারা সব বাঁকা পথে চলে গেছে। সাহাবায়ে কেরাম শর্টকাট তরিকা চিনেন নাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্টকাট তরিকা বাতলাতে পারেন নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করবে সে সোজা জান্নাতে যাবে। তাহলে শর্টকাট তরিকা কি চিশতিয়া সাবেরিয়া না রাসূলের তরিকা? এই লোকগুলোর যখন ব্যবসায় হাত পড়ে গেছে, এরপরে আমাদের নামে তারা নানা অপপ্রচার শুরু করেছে, আমরা ইহুদি খ্রিস্টানদের দালাল, অশিক্ষিত, সেই মুরিদগুলোর লজ্জা লাগে না, সব জায়গায় প্রচার করে এরা ইহুদি খ্রিস্টানদের দালাল। ইহুদি খ্রিস্টানদের তো দালাল তারা যারা ইহুদি খ্রিস্টানদের তৈরি করা, আব্রাহাম লিঙ্কনের তৈরি করা, গণতন্ত্র নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে, দলের নাম ছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, কুফররা বলল শাসনতন্ত্র থাকবে না, কুফফারদেরকে খুশি করার জন্য দলের নামের থেকে ইসলামী শাসনতন্ত্র বাদ দিয়ে কুফফারদেরকে রাজি করাবার জন্য, ইহুদিদেরকে খুশি করাবার জন্য দলের থেকে শাসনতন্ত্র বাদ দিয়ে খালি ইসলামী আন্দোলন নাম দিয়েছে। ইহুদি খ্রিস্টানদের দালাল তারা যারা কোরআন হাদিসের থেকে রাসূলের তরিকা বাদ দিয়ে ইসলামে 126 তরিকা ঢুকিয়ে দিয়েছে। ইহুদি খ্রিস্টানদের দালাল তারা আল্লাহর দেওয়া শরিয়াত, আল্লাহর নবীর আনীত শরিয়াতকে বাদ দিয়ে যারা চিশতিয়া সাবেরিয়া নকশবন্দিয়া কাদেরিয়া এই সমস্ত আজে বাজে তরিকা তৈরি করেছে। ইহুদি খ্রিস্টানদের দালাল তারা যারা মদিনার ইসলাম, কোরআন হাদিসের ইসলামকে বাদ দিয়ে চরমোনার ইসলাম, সরসিনার ইসলাম, আটশির ইসলাম, দেওয়ানবাগের ইসলাম, চন্দ্রবারের ইসলাম, বিভিন্ন অঞ্চলের ইসলাম, আঞ্চলিক ইসলাম প্রতিষ্ঠা করেছে, মদিনার ইসলামকে উৎখাত করে দিয়েছে। ভাইরা আমার, ইহুদি খ্রিস্টানদের দালাল তারা যারা ইহুদি খ্রিস্টানদেরকে খুশি করার জন্য আল্লাহর আনীত কোরআন সুন্নায় বর্ণিত, আজকের মুসলিম জাতি নির্যাতিত নিপীড়িত হচ্ছে, তাদের পক্ষে জিহাদের কথা না বলে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে গণতন্ত্রের কথা, গণতন্ত্রকে ইসলামাইজেশন করার জন্য তৈরি হচ্ছে। ইহুদি খ্রিস্টানদের দালাল তারা যাদের ইমাম প্রশিক্ষণের মাঝে এসে আমেরিকার নাচ, আমেরিকার নর্তকী এসে ইসলামিক ফাউন্ডেশনের মতো জায়গায় বসে ব্যালে ডান্স করে গেছে। ইহুদি খ্রিস্টানদের দালাল ঠিক পাও না এখনো? ইহুদি খ্রিস্টানদের দালাল তোমরা যারা মুসলিম জাতিকে দলে দলে ভাগ করেছ, খালি দলে দলে ভাগ করে নাই, মুসলিম জাতির টুপি পর্যন্ত ভাগ করে ফেলেছে। ওই চর্ম নারীপীঠ দেখবেন পাঁচ কল্লি টুপি বাঁধা যায়, বলে কি পাঁচ কল্লি মানে ইসলামের পাঁচবে না, আল্লাহর নবীর সাহাবীরা বোঝেন নাই এই সমস্ত। এটাকে আমি বলি এক রাখাল তিন মালিকের ছাগল পালত। ছাগল দেখতে সব একরকম, এই মালিকেরটা ওই মালিকের বাড়ি, ওই মালিকেরটা ওই মালিকের বাড়ি চলে যায়, রাখাল ডেলি মার খায়। রাখাল চিন্তা করলে এইরকম মার খাওয়া যায় না প্রতিদিন, প্রত্যেক মালিকের ছাগল আলাদা করতে হবে। এই জন্য এক মালিকের ছাগল কান ফুটা করলো, এটা তুরাবালির ছাগল। আর এক মালিকের ছাগলের নাক ফুটা করলো, এটা গুড়াবালির ছাগল। আর এক মালিকের ছাগলের গায়ে কালার লাগাইলো, এটা অমুকের ছাগল। এখন আর ছাগল চিনতে অসুবিধা নাই। ইহুদি খ্রিস্টানরাও দেখলো এই মুসলিম জাতি যদি একজন ইমামের নেতৃত্বে থাকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ইমামু জুন্নাতুন, ইমাম হচ্ছে ঢাল। ওই ইমামকে বায়াত দিয়ে মুসলিম জাতি অঙ্গীকারের হাত দিয়ে ওই মুসলিম জাতি ঐক্যবদ্ধ থাকবে, এইটা যদি মুসলিম জাতি কোন রকম উদ্ধার করতে পারে তাহলে পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা পালাবার জায়গা পর্যন্ত খুঁজে পাবে না। এটা যাতে না করতে পারে সেই জন্য ইহুদি খ্রিস্টানরা পীর নামক দাজ্জাল তৈরি করে মুসলিম জাতির খেলাফত ব্যবস্থাকে মুসলিম জাতির জাতীয় পর্যায় থেকে উৎখাত করে রাষ্ট্রীয় পর্যায় থেকে উৎখাত করে পীর মুরিদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এখন পীররা বায়াত নাই, চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া হাতে হাত দিয়ে আরেকজনের পিঠে দিয়ে, না পারলে পাগড়ি ছড়াইয়া দিয়া, না হলে লম্বা দড়ি ছড়াই দিয়া তারপরে বায়াত দেওয়া হচ্ছে। এই বায়াত ইসলামে আছে? আল্লাহর নবী এরকম চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া বায়াত নিয়েছিলেন? এই বায়াত গুলো তৈরি করে মুসলিম জাতির ঐক্য ধ্বংস করে দিয়ে এরা এখন মুসলমানদের যারা সহি কথা বলে, যারা মুসলিম জাতির সেই খেলাফত ব্যবস্থাকে পুনরুদ্ধার করার জন্য কথা বলে, যারা বলে বীর সাহেবদের বায়াত নেওয়ার কোনো অধিকার নাই, বায়াত নেওয়ার অধিকার একমাত্র আমিরুল উমারা মুসলিম জাতির আমিরের, আমার একামতে দিন বইয়াতে দিন কায়েমের সঠিক পথ বায়াতের উপর একটা চ্যাপ্টার আছে, বিস্তারিত দলিল সহ লেখা হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিম জাতির একজন লিডার থাকবে, গোটা মুসলিম উম্মাহ তাকে বায়াত দিবে। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা বুয়া লি খলিফাতাইনি, একজন খলিফা থাকার পরেও যদি আর একজন বায়াত নেওয়া শুরু করে, আর একজন খলিফা গজায়, আর একজন খলিফার দাবিদার উঠে, ফাকতুলুল আখিরা মিনহুমা, তোমরা ওদের দ্বিতীয় জনকে হত্যা করে দাও, কতল করে দাও। এই কথাটা কি আমার কথা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। হাদিসে যদি থাকে তাহলে আমার উপরে ক্ষেপে লাভ নেই, হাদিসে না থাকলে আমাকে গুলি করো, টুকরা টুকরা করা বক্তি নেই। আর যদি হাদিসে থাকে, তোমরা যদি না পাও আমাদের কাছে আসো পড়াইয়া দেই, কারণ তোমরা পীরের পুত্র পীর হয়েছ, গদ্দি নাসিন হয়েছ। তোমরা যদি হাদিস কোরআন না পড়ে থাকো, আসো আমরা তোমাদের বের করে দেই পড়াইয়া দেই। এরপরে যে হাদিসের ভিতরে থাকে পাওয়া যায়, তওবা করো, মুরিদদেরকে বাঁচাও, নিজেও জাহান্নাম থেকে বাঁচাও, মুরিদদেরকে বাঁচাও, এইরকম তরিকার বায়াত নেওয়ার অধিকার তোমাকে কেউ দেয় নাই। ইসলামী খেলাফত ব্যবস্থা কায়েম হলে এই সব পীরদেরকে একাত্র করে মাঠে জড়ো করা হবে, এরপরে আল্লাহর নবীর নির্দেশ বাস্তবায়ন করা হবে। আল্লাহর নবী নির্দেশ দিয়েছেন ইযা বুয়িয়া লি খলিফাতাইনি, যখন একজন খলিফার বর্তমানে আর একজন খলিফা গজায়, আর একজন খলিফার বায়াত নেওয়া শুরু হয়ে যায়, ফাকতুলুল আখিরা মিনহুমা, তোমরা ওদের দ্বিতীয় জনকে কতল করে ফেলো। হত্যার নির্দেশ করেছেন কে? মুসলিম জাতির সেই গুরুত্বপূর্ণ খেলাফত ব্যবস্থা, এত গুরুত্বপূর্ণ বিষয় আপনি চিন্তা করে শেষ করতে পারবেন না। আল্লাহর নবী যখন মৃত্যুবরণ করলেন, আল্লাহর নবীর লাশ দাফন করা হয় নাই যতক্ষণ পর্যন্ত খলিফা নিযুক্ত হয় নাই। আল্লাহর নবীর লাশ প্রায় 3 দিন পর্যন্ত পড়ে আছে, দাফনবিহীন পড়ে আছে। কারণটা কি? কারণ হচ্ছে মুসলিম উম্মাহ কোন মুহূর্ত খলিফাবিহীন থাকতে পারে না। আল্লাহর নবীর মৃত্যুর পরে খলিফা নির্বাচন করতে দেরি হয়ে গেল, সেই খলিফা নিযুক্তির পরেই তারপরে আল্লাহর নবীর লাশ দাফন করা হয়। আল্লাহর নবীর পরে মুসলিমদের খলিফা নির্বাচিত হলেন, তার নাম কি? কয়জন খলিফা ছিলেন? আবু বকরের পরে খলিফা কয়জন? তার নাম কি? ওমরের পরে মুসলিম জাহানের খলিফা কয়জন? তার নাম কি? এই রকম ভাবে মুসলিম জাহানের খলিফা থাকবে কয়জন? আজকে পীর সাহেবদের খলিফা কয়জন? পীর সাহেবরা খলিফা খেলাফত বায়াতের দলিল দেয় কোরআন আয়াত দিয়ে। আমরাও বলি কোরআনে হাদিসে বায়াত আছে, তবে সেই বায়াত কোন পীর মুরিদের বায়াত না, সেই বায়াত কিসের? মুসলিম জাতির জাতীয় বায়াত, রাষ্ট্রীয় বায়াত। আজকে যদি মুসলিম জাতির সেই বায়াত থাকত, তাহলে মুসলিম জাতি, গোটা মুসলিম উম্মাহ একজন খলিফার নেতৃত্বে বায়াত দিত। গোটা দুনিয়ার মুসলিম একজন আমিরুল মুমিনিন, একজন খলিফার কমান্ড মেনে চলত, একজন খলিফা হুকুম দিত মুসলিমদের জিহাদ করতে, তারা ঝাঁপিয়ে পড়ত, জান দিত। আজকে সেই মুসলিম জাতির খেলাফত ব্যবস্থাকে একদল ইহুদি খ্রিস্টানদের দালাল, পীর সুফি নামক চোরেরা মুসলিম জাতির খেলাফত ব্যবস্থাকে চুরি করে, মুসলিম জাতির খেলাফত ব্যবস্থাকে ডাকাতি করে, ছিনতাই করে, খানকায় ঢুকিয়ে দিয়ে মুসলিম জাতিকে ইহুদি খ্রিস্টান যারা মার খাওয়াচ্ছে, ইহুদি খ্রিস্টানদের দালাল পীর সাহেবেরা, ইহুদি খ্রিস্টানদের দালাল দরগাওয়ালারা, ইহুদি খ্রিস্টানদের দালাল এই সমস্ত খিলাফত যারা চিন্তাই করেছে তারা। বলছিলাম যে বিষয়টা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দিলেন কিসের? ইয়াতলু আলাইহিম আয়াতি। এক নাম্বার কাজ হচ্ছে আল্লাহর আয়াত তেলাওয়াত করবেন। এরপর ইউজাক্কিহিম, তাজকিয়া করবেন, আত্মশুদ্ধি করবেন। আত্মশুদ্ধি করবে কি পীর না কোরআন দিয়ে? এই আয়াতগুলো দিয়ে মানুষদেরকে বুঝায়, গোমরা করে। কোরআনে তাজকিয়া আছে, আত্মশুদ্ধি আছে। আত্মশুদ্ধি করতে পীর লাগবে তা বললো কি? কোরআনে বলা আছে ইউজাক্কিহিম, এর আগে আছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি। তার মানে মানুষের আত্মশুদ্ধি হবে কোরআনের দ্বারা। কিসের দ্বারা? আত্মশুদ্ধি হবে কোরআনের তালিমের মাধ্যমে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। কিন্তু আমি বলে থাকি, একদল মানুষ আছে লুচ্চা, ঘরে সুন্দরী বউ থাকলেও ওই পাশের বাড়ির কালা মেয়ের দিকেও তাকাতে লজ্জা হয় না, অভ্যাস খারাপ। এইরকম লুচ্চা, এইরকম খারাপ চরিত্র যাদের, এই শ্রেণীর লোকেরা আল্লাহর কোরআনে যথেষ্ট মনে করে না, রাসূলের হাদিসে মনে করে না, আল্লাহর নবীর দেওয়া ওয়াজিফা তাদের যথেষ্ট না, আল্লাহর নবীর দেওয়া ওয়াজিফা তারা মানে না। যতক্ষণ পর্যন্ত পীর ওয়াজিফা না দেয় মনটা ভরে না। এই পীরের মুরিদদেরকে বলেন নামাজের পরে এই তাসবিহ তাহলিল আছে, পরে তারা এগুলো পড়ে না, কিন্তু বলেন ছয় লতিফার জিকির, হাফসে দমের জিকির, নাক দিয়ে ফুসফুস করার জিকির, এগুলো তারা ঠিকই করে, কারণ এগুলো পীর বলেছে। কে বলেছে? ছয় লতিফার জিকির কোন হাদিসে আছে? না। কোরআনে আছে? না। সাহাবীদের জীবনীতে আছে? না। কোথায় আছে? পীরদের কিতাবে আছে। কোথায় আছে? না পাইলে চরমোনাই পীরের বই বেদে মারেফাতের শেষ দিকে দেখেন, ছয় লতিফার আলোচনা আছে। ওখানেও লিখে দিয়েছে ছয় লতিফার জিকির কোরআন হাদিসে নাই, কোরআন পাকে নাই, হাদিস শরীফে নাই। তবে আল্লাহর অলিগণ আল্লাহকে পাইবার জন্য রাস্তা হিসেবে তৈরি করেছেন। এই তৈরি করার আগে যারা মারা গেছে সব আল্লাহকে না পাইয়া মারা গেছে। এই সমস্ত ভণ্ডামি শিক্ষা দেওয়া হয়, আর এতে খুব মজা পায়। ঘরে ঘর মিলাইয়া, সুরে সুর মিলাইয়া, তালে তাল মিলাইয়া লাভ দিয়ে উঠে দেখবেন ওরা যখন জিকির করে মাহফিলের সামিয়ানা করে, সামিয়ানার উপরে বাদর ঝোলে। এই বাদর ঝোলা পান্দ্রামি করা ইসলামী শিক্ষা দেওয়া নাই, পান্দ্রামি করা বন্ধ হতে পারে, শয়তান শিক্ষা দিয়েছে, আল্লাহ নবী পান্দ্রামি করা শিক্ষা দেয় নাই। ওদের প্রত্যেকটা মাহফিলে বাদর ঝুলে দেখবেন ঝুঁকতেছে বাদরের মতো, আবার হুক দৌড় দিয়ে দেয়। ওরা যখন জিকির করে তখন ওর পীরের সামনে লাঠিয়ার বাহিনী থাকে, লাঠিয়ার বাহিনী করে জিকির করে পীরের মাথায় পড়ে পীর মরতে পারে, সে ভয়ও আছে। আবার এই জন্য পীর যে মঞ্চে বসে, মঞ্চের সামনে শক্তিশালী টাগরা যুবকদেরকে লাঠি হাতে নিয়ে দাঁড় করা যায়, কেউ স্টেজে আসতে না পারে। এইসব পাগলামি, এইসব ভণ্ডামি শিক্ষা দিয়ে আল্লাহর নবীর উম্মতদেরকে গোমরা করছো, আর যারা এর বিরুদ্ধে বলে তাদেরকে ইহুদি খ্রিস্টানদের দালাল বলছো, কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে বিচার হবে তোমাদের ইনশাআল্লাহ। ভাইরা আমার, আপনারা কাজ করুন, এই পীরদের বিরুদ্ধে লড়াই করতে হবে, এই পীরদেরকে রুখে দাঁড়াতে হবে। গোটা বাংলার জমিন থেকে পীরদের রাস্তা না, কবর মাজার রাস্তা সব ধ্বংস করতে হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, ভাইরা আমার, ভাইরা আমার, বলছিলাম যে বিষয়গুলো যাকাত নিয়ে আলোচনা করছিলাম, আল্লাহ নবীর দায়িত্ব ছিল কোরআনের ব্যাখ্যা দেওয়া, আল্লাহর নবীর দায়িত্ব ছিল কোরআন প্রচার করা। এই কোরআন প্রচার করতে গিয়েই তিনি যাকাতের আলোচনা করেছেন, যাকাতের বণ্টন করেছেন কে? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বণ্টন করেছেন। কোন পীরের ব্যাখ্যার জন্য রাখেন নাই, কোন সুফি সাহেবের ব্যাখ্যার জন্য রাখেন নাই, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বিস্তারিত আলোচনা করেছেন। কারণটা কি? কারণ হচ্ছে এই, আমিনহুম মাইয়াল মিজুকা ফিস সাদাকাত, হে নবী আপনাকে ওদের থেকে একদল মানুষ সাদাকাতের ব্যাপারে জ্বালাতন করবে, জ্বালাতন করবে, আপনার কাছে টাকা পয়সা নেওয়ার জন্য কৌশল অবলম্বন করবে। ফাইন ও তো মিনহা রাদু, এদেরকে দিলে পরে খুশি, আর যখন তাদেরকে দেওয়া না হয় তখন তারা অসন্তুষ্ট হয়ে যায়। আমি আলোচনা করছিলাম এই যাকাত বয়ান করেছেন আল্লাহ, খাতগুলো আলোচনা করেছেন আল্লাহ, কিন্তু যাকাতের নিসাব কি পরিমাণ, কি পরিমাণ আদায় করতে হবে, এই যে শতকরা আড়াই ভাগ, চল্লিশ ভাগের এক ভাগ, চল্লিশ টাকায় এক টাকা, একশো টাকায় আড়াই টাকা, এক লাখে আড়াই হাজার, এক কোটিতে আড়াই লাখ, এই ভাগটা কি কোরআনে আছে? এরকম ভাবে সাড়ে সাত ভরি স্বর্ণের মালিক হলে পড়ে, সাড়ে বাউন্ন ভরি রূপার মালিক হলে পড়ে, এক বছর স্থায়ী থাকলে পড়ে, তার উপরে যাকাত ফরজ, কোরআনে আছে এটা? কোরআনে যাকাত ফরজ করা হয়েছে। এগুলো বয়ান করেছে কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যদি কোনো ব্যক্তি হাদিস না মানে তাহলে এগুলো মানার কোনো প্রশ্ন আসে? মনে রাখতে হবে, আমি সে কথা আলোচনা করতে অনেক দূরে চলে গেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে পাঠিয়েছেন কোরআনের ব্যাখ্যাদাতা হিসাবে, লিতুবাইয়িনা লাহুম মা নুযিলা ইলাইহিম, হে নবী আপনাকে পাঠানো হয়েছে যাতে করে তাদের প্রতি যে কিতাব নাযিল করা হয়েছে সেই কিতাবের আপনি বর্ণনা করতে পারেন, বয়ান করতে পারেন। এখন যদি কোনো ব্যক্তি রাসূলের হাদিস না মানে তাহলে সে ব্যক্তি রাসূলের বয়ান মানলো না, সে ব্যক্তি মুসলিম হতে পারে? এই জন্য মনে রাখতে হবে, যারা কোরআন মানবে তারা হাদিস মানবে। বর্তমানে অনেক ফিতনা ফাসাদ শুরু হয়েছে, অনেক ফিরকা শুরু হয়েছে, এই লোকগুলো বলে কোরআন যথেষ্ট, হাদিস মানার কি দরকার আছে, এবং এটা ব্যাপকভাবে শুরু হয়েছে। এখন আমি আমার যুবক ভাইদেরকে বলবো, দুনিয়ার আনাচে কানাচে যে যেখানে আছো, সেখান থেকে নিজেরাও ভালো করে সাবধান হবে, অন্যদেরকে সাবধান করবে। এই ফেরকার নাম দিয়েছে আহলে কোরআন, মানে কোরআন মানি হাদিস মানি না। আমরা পরিষ্কার বলতে চাই, যেই ব্যক্তি কোরআন মানে হাদিস মানে না বলে দাবি করে, কয়েকদিন পর সে বলবে কোরআনে পাঁচ ওয়াক্ত নামাজের কথা নাই, কোরআনে রুকু সেজদার কথা বলা আছে কিন্তু পদ্ধতি বলা নাই, এরকম ভাবে কোরআনে যাকাতের নিসাব বয়ান করা হয় নাই, কোরআনে যাকাতের পরিমাণ বয়ান করা হয় নাই, এই রকম ভাবে আস্তে আস্তে ইসলামের মূল বিষয়গুলো ধ্বংস করার জন্য একদল ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে লিপ্ত হয়েছে। সেই চক্রান্ত বাস্তবায়ন করার জন্য ফেরকাগুলো তৈরি হয়েছে। সেই ফেরকার মধ্যে আছে পীরদের ফেরকা, সেই ফেরকার মধ্যে আছে আহলে কোরআন ফেরকা, সেই ফেরকার মধ্যে রয়েছে বাহাই ফেরকা, সেই ফেরকার মধ্যে আছে কাদিয়ানি ফেরকার মধ্যে আছে শিয়া, বিভিন্ন ফেরকা তৈরি করেছে। এজন্য আমরা সবসময় পরিষ্কার বলি, মুসলিমদের কোন ফেরকার অনুসরণ করার অধিকার নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাহাবায়ে কেরাম, তাদের সময় কোন ফেরকা ছিল? তাদের সময় একটা পরিচয় ছিল, কি পরিচয়? তাদের নাম ছিল মুসলিম, এছাড়া আর কোনো পরিচয় ছিল না। তাদের দিন এবং দলের নাম ছিল ইসলাম। তাদের নাম কি? মুসলিমদের মাযহাব, মুসলিমদের দল, মুসলিমদের দিন একটাই মাত্র, তার নাম কি? ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন পরিচয়, অন্য কোন দল, অন্য কোন মত আল্লাহর নবীর যুগে ছিল না, সাহাবায়ে কেরামদের যুগে ছিল না, তাবেঈনদের যুগে ছিল না, কোরআনে নাই, হাদিসে নাই। এরপরে যারা বিভিন্ন ফেরকা অনুসরণ করবে, দল তৈরি করবে, যারা দল তৈরি করবে এবং যারা তা অনুসরণ করবে, সবগুলো গোমরা হতে পারে, বিভ্রান্ত হতে পারে, দলাল হতে পারে, ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ হতে পারে, কিন্তু তারা আল্লাহ নবীর রেখে যাওয়া মুসলিম হতে পারে না। ভাইরা আমার, আমাদের দেশেও আছে কোরআনের এই সূরা তওবার 58 নম্বর আয়াত যে আমাদের দেশে নাই তা না, এদেশেও দেখবেন রমজান মাস এলে পরে যাকাত বোর্ড গঠন করা হয়, যাকাত বোর্ড আছে না, এবং এর সপক্ষে বয়ান করার জন্য একদল আলেমও আছে, রেডিওতে টেলিভিশনে বিভিন্ন প্রচার মাধ্যমে এরা প্রচার করে। আমি আপনাদেরকে পরিষ্কার বলতে চাই, আসলে যাকাত এইরকম ব্যক্তিগতভাবে দেওয়ার বিষয় না, যাকাত তো আদায় হবে মুসলিমদের ওই যে খেলাফত ব্যবস্থা কায়েম হলে পরে, রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করা হবে। এই জন্য যাকাতের আটটা খাতের মধ্যে একটা খাত আছে, আমি আলোচনা একটু পরে আসতেছি, আমেলিন। এই আমেলিন কারা? যারা যাকাত আদায় করার জন্য নিয়োগকৃত, এদেরকে যাকাতের অর্থ থেকে বেতন দেওয়া হবে। এই ক্ষমতা আছে কার? সূরা হজের 22 নম্বর সূরার 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদে, মুমিনদের সম্পর্কে বলছেন, তাদেরকে যদি আমি জমিনে খিলাফত ব্যবস্থা কায়েম করার ক্ষমতা দেই, তাদেরকে যদি আমি জমিনে ক্ষমতাবান বানাই, রাষ্ট্রীয় ক্ষমতা তাদের হাতে আসে, তাহলে তারা চারটা কাজ করবে মৌলিকভাবে। কয়টা কাজ? খুব ভালো করে শুনুন, এই চারটা কাজ যারা করবে তাদের ক্ষমতা আছে যাকাত আদায় করার। চারটার তিনটার ক্ষমতা নাই, খবরও নাই, কেবল একটা মাঝখান থেকে টানা টানি, কারণ সুবিধাবাদ জিন্দাবাদ। আসুন চারটে কাজ কি। এক নম্বরে আল্লাহ তাআলা বলছেন আকামুস সালাতা, এক নম্বর কাজ হলো সালাত কায়েম করবে রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে সালাত কায়েম করতে হবে। আজান হয়ে গেল, রাস্তায় কোনো গাড়ি চলবে না, মানুষ হাঁটবে না, সব দোকানপাট কম বন্ধ হয়ে যাবে, স্বর্ণের দোকান পর্যন্ত খোলা রেখে মানুষ নামাজ পড়তে যাবে, একটা চোর রাস্তা থাকতে পারবে না। আকামুস সালাতা, এর নাম হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতায় যখন মুসলিমরা যাবে সালাত কায়েম করা। থানার ওসি ইমামতি করবে, এসপি অফিসে এসপি ইমামতি করবে, এরকম ভাবে ডিসি অফিসের ডিসি ইমামতি করবে, মন্ত্রণালয়ে মন্ত্রী ইমামতি করবে, সচিবালয়ে সচিব ইমামতি করবে, বঙ্গভবনে রাষ্ট্রপতি ইমাম হবে, সংসদে স্পিকার ইমাম হবে। এরকম ভাবে যখন রাষ্ট্রীয়ভাবে সালাত কায়েম হবে, সালাতের মাধ্যমে কলিজার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে, এরপরে যাকাতের মাল আত্মসাত করবে না, এই আমাদের অভয় চলে আসবে। তারপরে দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে আতাউজ যাকাত, এবারে যাকাত আদায় করবে। আর যদি সালাত কায়েম না করে, সালাতের খবর নেই, অপরদিকে সালাত খালি কায়েম করে না তা না, বিশ্বে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়নশিপ অর্জন করে, যারা দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয় এদেরকে যাকাত বোর্ড গঠন করার অধিকার ইসলাম দেয় না। এজন্য আল্লাহ প্রথমে শর্ত লাগিয়েছেন আকামুস সালাতা, সালাত কায়েম করবে, ওয়াতাউজ যাকাতা, যাকাত আদায় করবে, এবারে যাকাত আদায় করতে পারে, কারণ সালাত কায়েম হয়ে গেছে। এখন আর সে যাকাতের টাকা মারবে না, গরিবের হক নষ্ট করবে না, এবারে বিশ্বাস করতে পারো। তিন নম্বর কাজ হচ্ছে ওয়ামারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে রাষ্ট্রীয়ভাবে, তাবলিগলাদের মতো না। তাবলিগ যারা বলে সৎ কাজের আদেশ, ওইটাকে আদেশ বলেন, ওটাকে অনুরোধ বলে, ওরে আদেশ করতে পারে, আদেশ কাকে বলে? এটাও পড়তে হবে, উসুলের কিতাব লেখা আছে, এখানে কিতাব পড়তে হবে। মূর্খদের ইসলামে কোনো স্থান নাই। কোরআনের প্রথম শব্দ লেখা পড়ো, আর আমরা আজ পড়বো না, পিরিয়ে দা বলে শোনো, আমর কাকে বলে শুনুন, উসুলের কিতাব কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা সব কিতাব পড়ো, উসুলুস সাসি নূরুল আনোয়ার, এগুলো উসুলের কিতাব, পরিষ্কার লেখা আছে আল আমরু কওলুল কায়েল লিগাইরিহি আলা সাবিলিল ইসতিআলা ইফআল, অর্থাৎ ক্ষমতাসীন ব্যক্তি তার অধীনস্থ কোনো ব্যক্তিকে কোনো কাজ করার হুকুম দিলে তাকে বলে আমর, আদেশ। তাকে বলে কি? এই ক্ষমতা কার? আসছে, ক্ষমতা হলে পরে আদেশ করা যায়, আর ক্ষমতা না থাকলে আপনি কি করবেন? ভাই মেহরবানি করে নামাজ পড়ুন, এটাকে আদেশ বলে বাংলায়? বাংলাও বুঝে না, বাংলা দিয়ে তোমার অনুরোধ, আদেশ আর অনুরোধ যদি এক হইত তাহলে এই শব্দগুলো কেন ডিকশনারি আলাদা আলাদা করে লেখা আছে? বাংলায় যেরকম আদেশ ভিন্ন, অনুরোধ ভিন্ন, আবেদন ভিন্ন, দরখাস্ত ভিন্ন, আরবিতে এরকম শব্দ আছে। আরবিতে একটা আছে দোয়া, অনুরোধ করা, ডাকা, একটা আছে এলতেমাস, আবেদন করা, অনুরোধ করা, একটা আছে আমর, আদেশ করা। আমারু বিল মারুফ, আদেশ করার জন্য ক্ষমতা হাতে থাকতে হয়। এজন্য ইসলাম বলে খিলাফত ব্যবস্থা কায়েম করার মাধ্যমে, প্রতিষ্ঠা করার মাধ্যমে সালাত কায়েম হবে, যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ করবে, ওয়া নাহা আনিল মুনকার, অন্যায় কাজ থেকে নিষেধ করবে। নিষেধ একই রকম, নিষেধ কোন অনুরোধের নাম না, নিষেধ হচ্ছে একটা হুকুম। এই চারটা কাজ যারা করবে তাদেরকে হুকুম হলো যাকাত আদায় করবে। এই চারটার তিনটার কোনো খবর আছে? তিনটার কোনো খবর নাই, একটার পক্ষে জোরালো তদবির চলে। এবারে আসুন, এটাকে আমরা বলি যে আসলে আল্লাহ তাআলা কোরআনের সূরা তওবার 58 নম্বরে বলছেন এটা, যে একদল মানুষ আসবে, তারা যাকাত নেওয়ার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করবে, এরা সেই লোকগুলো। এবারে আসুন, যাকাতের খাতগুলো আমরা আলোচনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন এবারে যাকাতের খাত নিজে আলোচনা করছেন সূরা তওবার 60 নম্বর আয়াতে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন, ফকির এবং মিসকিন, এই দুইটা শব্দ আপনারা বাংলায় যারা বিভিন্ন বইটি পড়েন তারা দেখে নেবে বিস্তারিত, আমাদের বই তো আছে, যাকাতের বই আছে আমার, ওখানে পাওয়া যাবে। এ নিয়ে বিভিন্ন বিতর্ক আছে, ফকির আর মিসকিন কাকে বলে? কেউ কেউ বলেছেন একই শব্দ, ফকির অর্থ মিসকিন, মিসকিন মানে ফকির যার কিছু নাই। কেউ একটু পার্থক্য করেছেন, যার কিছু আছে সে হলো ফকির, আর যার কিছুই নাই সে হলে মিসকিন। যাই হোক, এই গরিব মিসকিন বলতে আমরা যা বুঝি, যাদের কিছু নেই এরা হলো ফকির মিসকিন, দুইটা খাত। তিন নম্বর খাত হচ্ছে বলা আমিলিন আলাইহা, এই যেটা আগে বললাম একটু আগে, যে যাকাত কোনো ব্যক্তিগত দেওয়ার বিষয় ছিল না। যাকাত মুসলিম রাষ্ট্র কায়েম হলে তারা বাধ্যতামূলক আদায় করবে। এই আদায় করতে গিয়ে যে বিভাগ থাকবে যাকাত আদায়কারী, আদায়কারীদেরকে বলে আমিলিন, তাদের বেতন, তাদের অজিফা, বেতন ভাতা সবই যাকাতের মাল থেকে দিতে হবে। যা তিন নম্বর খাত, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। চার নম্বর হচ্ছে যাদের মনাকৃষ্ট করার জন্য ইসলামের শুরু দিকে ছিল বা যুগে যুগে থাকবে, একদল মানুষ মুসলিমরা যেখানে অসহায়, কোনো প্রভাবশালী ব্যক্তিকে যাকাত দিলে পরে ইসলাম গ্রহণ করবে এরকম মুসলিম, অথবা নতুন ইসলাম গ্রহণ করেছে যাকাত দিলে পরে ইসলামটা একটু দৃঢ় হবে, এদেরকে বলা হয় মুআল্লাফাতি কুলুবুহুম, এদেরকে যাকাত দেওয়া যেত। এরপর আফির রেকাব, গোলাম আজাদ করার জন্য, গোলাম ছিল আগে দাস প্রথা ছিল, মালিকেরা বলতো তুমি 10 লাখ টাকা দিলে স্বাধীন হতে পারবে, এই টাকা দিলে কোত্থেকে, যাকাতের টাকা দিয়ে গোলাম মুক্তি করা যাবে। ইসলাম এটাই বুঝতে হবে আমাদেরকে, ইসলামের সৌন্দর্য কসমের করলেন, কসম করলে কাফারা আছে, আপনি কসম করলেন রক্ষা করতে পারেন নাই, আল্লাহর কসম এই কাজটা আমি করব, কিন্তু করেন নাই, কসম ভেঙে গেল, আল্লাহর নামের মর্যাদা আছে, এই কসমের কাফারা আছে, সেই কাফারা বয়ান করতে গিয়ে বলা আছে মিসকিন খাওয়াও, না পারলে মিসকিনদের কাপড় চোপড় দাও, তা না পারলে গোলাম আজাদ করো, গোলাম মুক্তি কর। বউয়ের সাথে জেহার করেছে, বউকে তুলনা করেছে মায়ের মতো, তোমার পিঠটা মায়ের মতো, এটাকে জেহার বলে। এরকম ইলা, তোমার সাথে 4 মাস কথা বলবো না, এই সব কিছুর কাফফারা আছে, সেক্ষেত্রেও বিভিন্ন কাফফারার মধ্যে একটা আছে গোলাম আজাদ করা। এইরকম ভাবে কেউ ভুলে কাউকে খুন করলো, তার যে কাফফারা তার মধ্যেও আছে গোলাম আজাদ করা, গোলাম মুক্তি। ইসলামে গোলাম বানাতে চায় না, মানুষকে মানুষের গোলামির থেকে মুক্ত করতে চায়, আর পীর সাহেবরা মানুষকে পীরের গোলাম বানাতে চায়, আমরাও মানুষদেরকে পীরের গোলামির থেকে মুক্তি করে, মানুষকে মানুষের গোলামি থেকে মুক্তি করে একমাত্র আল্লাহর গোলাম বানাবার জন্য চেষ্টা করছে। আমরা সকলেই গোলাম কার? আল্লাহ। ইয়াকা নাবুদু, আল্লাহ আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি। কার গোলামি করি? আল্লাহ। আমরা আব্দ, তবে কার আব্দ? আমরা গোলাম, তবে কোনো খাজা বাবার না, কোনো পীর বাবার না, আমরা গোলাম কার? আল্লাহ। নবীরাও গোলাম কার? আল্লাহ। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান সব নবীরা আল্লাহর গোলাম, সব মুমিনরা কার গোলাম? সব মানুষ কার গোলাম? মানুষ সবাইকে আল্লাহ চিনেন না? তা আল্লাহ যদি চিনেন, আমি এটা আগেও বলেছি, প্রধানমন্ত্রীর কাছে গেলে ঠিকই সুপারিশ লাগে, তবে কার জন্য? যাকে প্রধানমন্ত্রী চিনে না তার জন্য। আর প্রধানমন্ত্রী যাদেরকে চিনেন, তার নিজস্ব লোক যারা, তারা যদি প্রধানমন্ত্রীর কাছে কিছু বলতে চায়, কোনো সুপারিশের প্রয়োজন আছে? আল্লাহ কি সবাইকে চিনেন না, সবাইকে জানেন না? তাহলে আল্লাহর কাছে সুপারিশ করার জন্য পীরের দরকার কিসের জন্য? কোরআনে আল্লাহ পরিষ্কার বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, ও হে বান্দা তোমরা আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দেব। কোনো পীর লাগবে না, কোনো ভাইয়া লাগবে না, খবরদার ভাইয়া মাধ্যম চলো না, তুমি রাতে ডাকো আল্লাহকে, রমজান মাস শেষ রাতে উঠে আল্লাহকে ডাকুন, সাড়া দেওয়ার মালিককে। কোন ভাইয়া লাগবে, কোন পীর লাগবে, কোন বুজুর্গ লাগবে? আল্লাহ আপনাকে চিনেন না? আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলেছেন, আইয়ুহান্নাস, ও হে লোক সকল, আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির, তোমাদের পীর ফকির, মুরিদ ফকির, ইমাম ফকির, মুক্তাদি ফকির, দরগাওয়ালা ফকির, দুর্গাওয়ালা ফকির, মাজারওয়ালা ফকির, সব ফকির, আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির, আল্লাহু হুয়াল গনিউল হামিদ, ধনী একমাত্র কে? আল্লাহ। ধনী একমাত্র কে? চাবো কার কাছে? না ফকিরের কাছে? আমি এই ব্যাখ্যা বহুবার দিয়েছি যে দুনিয়া, আল্লাহ কেন ফকির বললেন? দুনিয়ার নিয়ম হচ্ছে একজন ফকির আর একজন ফকিরের কাছে ভিক্ষা চায় না, কারণ জানে আমিও যেরকম ফকির ও সেরকম ফকির। আমার দেবে কি? আল্লাহ রাব্বুল আলামিন সে কথা ইঙ্গিত করেছেন, আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির, তুমিও ফকির, তোমার পীর ফকির, যখন সবই ফকির, কোন ফকিরের কাছে ভিক্ষা না করে স্বয়ং আল্লাহর কাছে ভিক্ষা চাও। হুকুম দিয়েছেন কে? আল্লাহ। বলেছেন আল্লাহু আল গনিজুল হামিদ, ধনী হচ্ছেন একমাত্র আল্লাহ। ভাইরা আমার, বলছিলাম আফির রেকাব, গোলাম মুক্তি করার জন্য, এই গোলাম মুক্তি করা। এখন বর্তমানে গোলাম নাই, এখন গোলাম গেছে মানুষের গোলাম হয়ে। ফকির খেতে পায় না, কিন্তু টাকা পয়সা যা কামাই করে পীর বাবার কাছে হাজির দিয়ে আসে। পীর সাবর সে গরিব না ধনী? এই পীরের এক একটা মার্কেট দেখেন না আপনারা, এই চরমনাই পীরে গিয়ে দেখেন, রামপুরা টিভি সেন্টারের বিপরীতে দুইটা বিল্ডিং আছে, দুইটা পীরের বিল্ডিং এর মালিক পীর সাব, নূরের চালা হাউজিং আমেরিকান এম্বাসির বিপরীতে, এর বড় শেয়ার হলো পীর সাবের। কত মার্কেট আর কত বিল্ডিং আছে, এরা কত গাড়ি আর বাড়ির মালিক, এদের সম্পত্তি হিসাব করে শেষ করা যাবে না। আর এই ল্যাংটা লুলা না খেয়ে থাকে খয়রাতি ভিখারি মুরিদগুলোকে সব টাকা দিয়েছে, মুরিদদেরকে, পীর সাহেবদেরকে, পীরদেরকে দিয়ে আসে। আমাদের মনে রাখতে হবে, এই লুটেরা, এই ছিনতাইকারীরা যারা ধর্মীয় লেবাস পরে পীর নাম দিয়ে খানকা তৈরি করে, মাদার তৈরি করে মানুষকে চিন্তাই করছে, মানুষদেরকে আল্লাহর গোলামি থেকে মুক্ত করে মানুষের গোলামে পরিণত করেছে, এই সব মানুষদেরকে উদ্ধার করার জন্য আমরা আজকে কাজ করছি অফির রেকাব। অফির রেকাবের মধ্যে আর একটা খাত আছে বর্তমান যুগের জন্য, যেহেতু গোলাম প্রথা নাই, বন্দি মুক্তি, যারা নির্যাতিত অন্যায়ভাবে যদি কেউ জেলে গিয়ে থাকে, এদেরকে মুক্ত করার জন্য এই খাতের যাকাতের টাকা ব্যয় করা যেতে পারে। এমনি ভাবে আল-গারিমিন ফি সাবিল, আল-গারিমিন ঋণগ্রস্ত ব্যক্তি যারা আছে, ঋণী হয়ে পড়েছে, ঋণ মুক্তির জন্য যাকাত দেওয়া যাবে। কত দিবেন? ঋণ মুক্তি হইতে যত পরিমাণ লাগে। একজন লোকের 10 লাখ টাকা ঋণই আছে, আপনি তাকে 10 লাখ দিলেন, অসুবিধা নাই। একজন লোকের চিকিৎসার জন্য টাকার প্রয়োজন, যাকাতের টাকা দিয়ে আপনি সাহায্য করতে পারেন, কত দিতে পারবেন? যে পরিমাণ লাগে তা দিতে পারবেন। এই জন্য মনে রাখতে হবে, তবে প্রয়োজন অনুযায়ী, আবার কাউকে বেশি দিয়ে অপচয় করার সুযোগ দেওয়া যাবে না। কোরআনে সে কথাও বলা আছে, ওয়ালা তুতু সুফাহা আমওয়ালাকুম, তোমরা বোকাদের হাতে মাল দিও না, কারণ ওরা পরিশ্রম করে পয়সা কামাই করে না। কামাই করার কি কঠিন শ্রম দিতে হয় তা তারা জানে না, যে কারণে গরিবদের হাতে পয়সা গেলে অনেক সময় উড়ায়। এদেরকে বুঝে শুনে দেওয়া। এরপরে বলা আছে ফি সাবিলিল্লাহ মুসাফির, একজন পথিক, বাড়িতে ধনী আছে, শহরে এসে গরিব হয়ে গেছে, তার টাকা পয়সা চিনতে হয়ে গেছে, অথবা শেষ হয়ে গেছে, বাড়ি যাওয়ার টাকা নাই, আপনি যাকাতের টাকা থেকে দিতে পারেন। ইসলামের বিষয়গুলো দেখবেন, মানুষকে কতভাবে সাহায্য করার জন্য ইসলাম সুন্দর সুন্দর পথ দিয়েছে। অফি সাবিলিল্লাহ, অফি সাবিলিল্লাহ, অফি সাবিলিল্লাহ হচ্ছে আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় বলতে যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে, তাদের অস্ত্র কেনার জন্য, তাদের সাহায্য করার জন্য, তারা বন্দী হয়ে গেলে মুক্ত করার জন্য, তাদের পরিবারের সাহায্য করার জন্য যাকাত থেকে অর্থ দেওয়া যাবে, সাহায্য করা যাবে। অফি সাবিলিল্লাহ। ওয়া ইবনুস সাবিল, রাস্তার ছেলে। এই ইবনুস সাবিল হচ্ছে মুসাফির, পথিক। সে দেশের থেকে বিদেশ চলে গেছে, বিদেশে গিয়ে টাকা পয়সা শেষ হয়ে গেল, অসহায় হয়ে পড়েছে, আপনি একে যাকাতের টাকা দিয়ে সাহায্য করতে পারেন। সে যদিও ধনী, বাড়িতে এখন যাকাতের টাকা দেওয়া যাবে, এটাকে বলে ইবনুস সাবিল। আল্লাহ রাব্বুল আলামিন এই সব খাতগুলো বয়ান করে তারপরে বলছেন, ফারিদাতাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ফরজকৃত। এটা যেমন তেমন কোনো বিষয় না, কোন পীর সাহেবের তৈরি করা উদিফা না। পীর সাহেবরা তৈরি করে 10 ফান্ড। আপনি যাবেন বরিশালের জালুকাঠি একটা মাদ্রাসা আছে, আপনারা পত্রপত্রিকা দেখেন, বিভিন্ন সময় আলিয়া মাদ্রাসার মধ্যে প্রায় 1-2 নম্বর থাকে পরীক্ষার ফলাফলে, নেসারাবাদ মাদ্রাসা, ওখানে একজন পীর ছিলেন, তিনি লিখেছেন দশ ফান্ডে সাহায্য করুন, দশ ফান্ড। আমি সে উত্তরবঙ্গে মাহফিলে গিয়ে দেখি সেখানেও সে দশ ফান্ডের পোস্টার আছে, বড় বড় পোস্টার। এই সমস্ত ফান্ড আল্লাহ রাসূল তৈরি করেন নাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি করেছেন আট ফান্ড, পীর তৈরি করলো কয় ফান্ড? এরকম তৈরি হয়েছে ফরিদাতাম মিনাল্লাহ, আল্লাহ তাআলা সেজন্য স্পষ্ট বলেছেন এই যে খাত গুলো বয়ান করা হলো এটা কোনো পীর সাহেবের তৈরি করা খাত নয়, এটা কোনো বুজুর্গের তৈরি করা খাত নয়, এই খাত গুলো তৈরি করেছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ফরিদাতাম মিনাল্লাহ, আল্লাহু আলিমুন হাকিম। এরপরে আল্লাহ বলছেন আল্লাহ তাআলা বড় জ্ঞানী এবং বড় কৌশলী, আল্লাহ তাআলা জানেন কার কি প্রয়োজন আছে। এই জন্য মনে রাখতে হবে এইভাবে যাকাত গরিবদেরকে আদায় করে দেওয়া, পাওনাদেরকে আদায় করে দেওয়া, যাকাত দেওয়ার ক্ষেত্রে আপনি যাকে দিবেন তাকে বলার দরকার নেই, আপনি জানেন যে অমুক ব্যক্তি যাকাত পাওয়ার উপযুক্ত, আপনি যদি যাকাতের নিয়াত করে তাকে দেন যাকাত আদায় হয়ে যাবে, বলতে হবে না যে তোমাকে যাকাতের টাকা দিলাম, দরকার নাই। এমনি ভাবে যাকাত দেওয়ার ক্ষেত্রে আরো একটা জিনিস খেয়াল রাখতে হবে, নিকট আত্মীয় যারা আছে এদের যাকাত দেওয়া যায়, তবে উপর আর নিচ মনে রাখবেন, উপর আর উপর বলতে আমি বুঝাচ্ছি উসুল, মানে নিজের বাপ, বাপের বাপ, বাপের বাপ, বাপের বাপ, এরকম যত উপরে যাবে এদেরকে যাকাত দেওয়া যাবে না। নিজের ফুরু শাখা আপনার থেকে, আপনি যাদের থেকে আসলেন আপনার থেকে যারা আসলো এদেরকে যাকাত দেওয়া যাবে না, আপনার থেকে বলতে আপনার ছেলে মেয়ে নাতি পুতি এরা, এদের যাকাত দেওয়া যাবে না, এদেরকে অন্য সাহায্য করবেন। এরপরে ডান বাম আপনার মূল বাপকে দেওয়া যাবে না, দাদাকে দেওয়া যাবে না, কিন্তু বাপের সন্তানদের দেওয়া যাবে, বাপের মেয়ে ছেলে মেয়েদেরকে দেওয়া যাবেন, ভাইদেরকে, ভাই গরিব হয়ে গেছে যাকাত দেওয়া যাবে, দাদার সন্তানদেরকে দেওয়া যাবে মানে চাচা ফুফু এদেরকে যাকাত দেওয়া যাবে, বাপের ভাই বোন, নিজের ভাই বোন যদি আলাদা থাকে যাকাত দেওয়া যাবে, অসুবিধা নেই, কারণ এরা আপনার মূলও না আপনার শাখাও না, এদের যাকাত দেওয়া যাবে। অনেক সময় ঋণগ্রস্তকে যাকাত দেওয়া যাবে, আপনি টাকা পাইবেন সেই টাকা মনে মনে মাফ করে দিলেন, এতে যাকাত আদায় হবে না, আপনি বরং তাকে বলেন যে কার থেকে ধার করে সে আপনার ঋণ পরিশোধ করুক, এরপরে আপনি যাকাতের টাকা দিয়ে তার ওই ঋণ পরিশোধ করে দেন, এরকম কৌশল করা যেতে পারে। তবে মনে মনে মাফ করে যাকাত আদায় হবে না, আপনি একটা পারেন তাকে যাকাতের টাকা দিতে, সে যাকাতের টাকা দিয়ে আপনার ঋণ পরিশোধ করতে পারে, এটাও হতে পারে। তো এইভাবে ঋণ পরিশোধ করা যাবে। এবারে যাকাত দেওয়ার মধ্যে বিভিন্ন খাত আলোচনা করা হলো, যাকাতের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যাকাত গরিবদের থেকে নেওয়া ধনীদেরকে দেওয়া না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান যখন বিজয় হলো, মুসলিমদের হাতে আসলো, ইয়ামান দেশের দায়িত্বশীল হিসাবে মুআজ বিন জাবালকে পাঠাচ্ছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যাদের কাছে যাচ্ছ ওরা আহলে কিতাব, ওরা আল্লাহ মানে, সব কিছু মানে, আসমানি কিতাব মানে, সব জানে, তুমি কিসের দাওয়াত দিবে? এটা আমরা বলি যে আমাদের মধ্যে অমুসলিমদের মধ্যে পার্থক্য কি, আজকে এটা আমাদের দেশের মুসলমান জানে না, অধিকাংশ মুসলিম জানে না, তারা মনে করে মক্কার কাফেররা মুসলমান ছিল না কেন, আল্লাহ বিশ্বাস করতো না, বিষয়টা কি এরকম? আমি এটা বহুবার আলোচনা করেছি, আমার বহু বইতে লেখা আছে, পড়ে নেবেন, কোরআনের আয়াত হাদিস দিয়ে প্রমাণ করেছি মক্কার কাফেররা বিশ্বাস করতো আল্লাহ আছে। ওয়ালা ইন সালতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্নাল্লাহ, হে নবী আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন কে ওদের সৃষ্টি করেছে, ওরা বলবে আল্লাহ সৃষ্টি করেছে। সৃষ্টিকর্তা আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ, সব বিশ্বাস করত, কোরআনে আছে। ওয়ালা ইন সালতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা লায়াকুলুন্নাল্লাহ, হে নবী আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন আবু জাহেলকে, আবু লাহাবকে, উতবাকে, সাইবাকে, মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করেন মান নাযালা মিনাস সামাই মাআন, কে আসমান থেকে পানি বর্ষণ করে, ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, অতঃপর সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে শুকিয়ে চৌচির হয়ে যাওয়া জমিনকে আবার তরুতাজা করেন কে, ফসল উৎপন্ন করার যোগ্যতা দান করেন কে? লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলবে সব করে কি আল্লাহ। তাহলে ওরা কাফের কেন? মুআজ বিন জাবালকে আল্লাহর রাসূল বললেন ওরা সব মানে, এই জন্য তুমি প্রথম গিয়ে ওদেরকে শিক্ষা দাও শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের শিক্ষা দাও, কারণ তাওহীদ মানে না, ওরা জানে না তাওহীদ কি জিনিস। এই দেশের মানুষ কয়জন জানে তাওহীদ কি জিনিস? তাওহীদের রুকন কয়টা, তাওহীদের শর্ত কয়টা, পীরের তরিকা কয়টা তা মুখস্থ আছে, পীরের তরিকার জিকিরের লতিফা কয়টা তা জিকির আছে মুখস্থ আছে, কিন্তু যদি জিজ্ঞেস করা হয় তাওহীদ কি জিনিস, তাওহীদের রুকন কয়টা, তাওহীদের শর্ত কয়টা, ঈমান ভঙ্গের কারণ কয়টা বলতে পারবে? উযু ভঙ্গের কারণ হয়তো কিছু বলতে পারবে, নামাজ ভঙ্গের কারণ হয়তো কিছু বলতে পারবে, ঈমান যে ভঙ্গের কারণ আছে বোধহয় জীবনে শুনেও নাই। কারণ পীরদের ধর্মে সব নাই, পীরদের ধর্মে আছে তরিকা, মানো পীর ধরো, পীর পার করে লই যাবে, আর কিছু লাগবে না। ভাইরা আমার, আমি বলতেছিলাম যে বিষয়টা, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম দিলেন তুমি ওদেরকে তাওহীদের শিক্ষা দাও, এটা যদি মেনে নেয় তারপরে তাদেরকে জানাও আল্লাহ তাআলা এদের উপরে পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করেছেন, এটা যদি মেনে নেয় তারপরে জানাও আন্নাল্লাহা কদ ইফতারাদা আলাইহিম সাদাকাতান, আল্লাহ তাআলা তাদের উপরে যাকাত ফরজ করেছেন, ওদের ধনীদের থেকে নেওয়া হবে, গরিবদের মধ্যে বন্টন করা হবে, আমি নিজে নিব না, এটাই নিয়ম ইসলামের শিক্ষা। আজকে যারা হাফ মুসলিম এদের বোঝা উচিত, আজকে সুদী ব্যবস্থায় জর্জরিত হয়েছে মুসলিম জাতি, আমি এটা আগে আলোচনা করেছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলিয়াদুল উলিয়া খায়রুম মিন আলিয়াদিস সুফলা, উপরের হাত নিচের হাতের চেয়ে ভালো। এই উপরের হাত যার হবে, এটা খালি একটা হাত না, উপরের হাত বলতে হতে পারে একটা প্রতিষ্ঠান, হতে পারে একটা সমাজ, হতে পারে একটা দেশ, যেই দেশ দান করবে সেই দেশ উপরের হাত, আর যে দেশ নিবে সেই দেশ কি? এখন মুসলিমরা দাতা দেশগুলোর কাছে হাত পেতে থাকে, উপরের হাত না নিচের হাত, ইহুদি খ্রিস্টান দেয় ওদের হাত উপরে না নিচের হাত, মুসলিম কোথায় চলে গেল? যেই জাতিকে আল্লাহর নবী শিক্ষা দিলেন আলিয়াদুল উলিয়া খায়রুম মিন আলিয়াদিস সুফলা, উপরের হাত নিচের হাতের চেয়ে ভালো, তোমাদের হাত যেন কখনো নিচে না নামে, তোমাদের হাত থাকবে উপরে দিবে, ইহুদি খ্রিস্টান তোমাদের থেকে নিবে, ওরা ভিক্ষা করবে তোমাদের কাছে। সেই মুসলিম জাতি জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থাকে ভুলে গিয়ে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করে এখন তারা ভিক্ষার হাত দরাজ করে সবসময়। আমি বলেছিলাম এরা রাস্তার ভিক্ষুকদেরকেও হার মানিয়েছে, রাস্তার ভিক্ষুকরা ভিক্ষা নেয়, ভিক্ষা দেওয়ার সময় শর্ত দিলে তাকে মানে এরা। আমার দেশে যারা ভিক্ষা দেয় মুসলিম দেশগুলোকে, এই দাতা দেশগুলো এই দেশগুলোকে ভিক্ষা দেওয়ার সময় শর্ত লাগায়, এরপর অনেক সময় আবার ভিক্ষার টাকা কেটেও রেখে দেয়। এই জন্য মনে রাখতে হবে সুদ হচ্ছে ধনীদের থেকে গরিবদের থেকে নেও ধনীদেরকে দাও, সুদ মানে কি? সুদ মানে হচ্ছে গরিব থেকে নাও ধনীদেরকে। কেমনে? ব্যাংকে টাকা রাখে ধনীরা না গরিবরা? ধনীরা। এই ধনীদের টাকা ব্যাংকের মাধ্যমে ঋণ নিল গরিব, গরু কিনলো হালের গরু, ফসল উৎপন্ন করলো, চাষ করলো, শ্বাস কিনলো, বন্যায় এসে গরু মরলো, ফসল নষ্ট হলো, গরিব ফতুর হলো, ধনীর সুদ কি মাফ হবে? এবারে ধনীর সুদ দেওয়ার জন্য ওর জমি বিক্রি করো, বউয়ের স্বর্ণ বিক্রি করো, না হলে খেজুর গাছের সঙ্গে বেঁধে টানাও। দেখেন না দৃশ্য? হ্যাঁ, ছবি এসেছে পত্রিকায়। এমনি ভাবে একদিকে গরিব ফতুর হচ্ছে আর ধনীরা ধনী হচ্ছে, এ হলো সুদ, গরিবদের থেকে নাও ধনীদেরকে। আর যাকাত কাকে বলে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুখাযু মিন আগনিয়াইহিম, ধনীদের থেকে নাও গরিবদেরকে। সুদের অবস্থা কিরকম, যে টাকায় টাকাটা নেই, এটা গল্প আছে। তো এক গরিব শুনলো টাকায় টাকাটা নেই, ব্যাংকে চলে গেছে। ব্যাংকের ম্যানেজারের সামনে টাকার স্তূপ, ক্যাশিয়ারের সামনে, সে চিন্তা করলো টাকায় টাকাটা নেই, নিজের পকেটে ছিল 10 টাকা, ছুঁড়ে মারলো ওই ক্যাশের টাকার ভিতরে, যে দেখি ওই 10 টাকায় ওখান থেকে কিছু টাকা টেনে আনে কিনা। অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে আছে, টাকা আসে কিনা। এর মধ্যে গার্ড এসে, পুলিশ এসে ধরলো, ঘাড় চেপে ধরলো, ওই বেটা তুই কি চিন্তায় কেনা টাকা? কইছে, স্যার আমি কোনোটাই না, কি দেখছো ওখানে? আমি শুনেছিলাম টাকায় টাকা টানে, আমার পকেটে 10 টাকা ছিল তাই ওখানে ছুঁড়ে মারলাম, দেখলাম যে টাকা তো চলে গেল, আমার টাকায় টাকা আনা দূরের কথা, ওই টাকা তো নিজেও ফিরে আসতেছে না। পুলিশ বলল, তুমি ঠিকই শুনেছ, টাকায় টাকা টানে, তবে তবে বেশি টাকায় কম টাকা টানে, কম টাকায় বেশি টাকা টানে না। ওই যে ক্যাশের সামনে বেশি টাকা, তোমার 10 টাকাকে এমন ভাবে টেনে ধরেছে, ও আর ওখান থেকে ঘাড় ফিরাবার সুযোগ পাচ্ছে না। এটা মনে রাখতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মাধ্যমে আল্লাহ প্রদত্ত যাকাত ব্যবস্থা চালু করেছেন, সেখানে পরিষ্কার বলা হয়েছে, তুখাযু মিন আগনিয়াইহিম, ধনীদের থেকে নেওয়া হবে, গরিবদেরকে দেওয়া হবে। এটা আমাদের ভালো করে বুঝতে হবে। এরপরে গরিবদের মধ্যে বিভিন্ন শ্রেণী আছে, আপনি কোন গরিবদেরকে তালাশ করে দিবেন এটা মনে রাখতে হবে। গরিব দুই রকম, এক প্রকারের গরিব হচ্ছে মানুষের দরবারে ভিক্ষা করে বেড়ায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুখারী মুসলিমের হাদিস, লাইসাল মিসকিনু আল্লাযী ইয়াতূফু আলান নাস, ওইটা আসল মিসকিন না যে মানুষের ধারে ধারে ঘুরে, তার উদ্দুহুল লুকমাতু আল লুকমাতান আত্তামরাতু আত্তামরাতান, এক লুকমা দুই লুকমা, এক একটা খেজুর দুটো খেজুর, একটা দুই টাকা দিলে চলে যায়, এইটা আসল মিসকিন না। ওয়ালা কিন্নাল মিসকিন আল্লাযী লা ইয়াজিদু গিনান ইউগনিহি ওয়ালা ইউফতানু লাহু ফায়াতাসাদদাকু আলাইহি, আসল মিসকিন তো ওরা যাদের কাছে নিজের চলার মতো ব্যবস্থা নাই, কষ্ট করে খেতে পায় না, কাপড় চোপড় কিনতে পারে না, অথচ ওয়ালা ইউফতানু লাহু ফায়াতাসাদদাকু আলাইহি, তাকে বোঝাও যায় না যে তাকে মানুষ দান করবে, ওয়ালা ইয়াকুমু ফায়াসআলুন নাস, মানুষের কাছে গিয়ে ভিক্ষাও করে না, চায় না। এইরকম ভদ্র গরিব, আত্মসম্মান মর্যাদামূলক যারা চলে, এরকম গরিবদেরকে তালাশ করে যাকাত দাও। কোরআনের সূরা বাকারার 273 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলছেন, লিল ফুকারা আল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, ওই সমস্ত ফকির মিসকিন গরিবদেরকে তোমরা যাকাত সাদাকা দান করো, উহসিরু ফি সাবিলিল্লাহি, যারা আল্লাহর রাস্তায় আটকে আছে, আল্লাহর রাস্তায় যুদ্ধ করতেছে, আল্লাহর রাস্তায় দুশ্মনদের মোকাবেলায় যুদ্ধরত আছে, আল্লাহর রাস্তায় দীনে এলেম অর্জন করতে রত আছে, উহসিরু ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় যারা আটকে আছে, বন্দী হয়ে আছে, তারপরে লা ইয়াসতাতিউনা দারবান ফিল আরদে, এরা যে খেতে খামারে কাজ করবে, ব্যবসা বাণিজ্য করবে, সেই সুযোগ তাদের নাই। এরা যদি কাজ করতে যায় তাহলে এই খেদমত করবে কারা, ইসলামের কাজ করবে কারা? ইহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুস, আল্লাহ তাআলা কি সুন্দর করে চিত্র তুলে ধরেছেন, ইহসাবুহুমুল জাহিলু, মূর্খ লোকেরা, দুনিয়াদার লোকেরা এদেরকে মনে করে, কি মনে করে, আগনিয়া, ধনী মনে করে, তাআফফুস, তাদের আত্মসম্মান বজায় রেখে চলার কারণে, তাদের লেবাস পোশাক দেখে তাদেরকে মনে করা যায় না তার অভাবে আছে, লা ইয়াসআলুনান্না তারিফুহুম বিসিমাহুম, তুমি তাদের লক্ষণ দেখলে বুঝতে পারবে, লা ইয়াসআলুনান্না ইলহাফা, এরা মানুষের কাছে গিয়ে যাচনা করে না। এই রকম গরিব যারা দিনী কাজে আটকে আছে এদেরকে সাহায্য করো। এই কারণে উলামা ইকরাম লিখেছেন, দিনী প্রতিষ্ঠানে যারা সত্যিকার অর্থে কোরআন হাদিসের ইলম শিখে, এই সব মাদ্রাসা লিলাবরিং সাহায্য করা যাবে। এরকম ভাবে এতিমদের জন্য, গরিব মাদ্রাসার জন্য যদি ঘর করে দেওয়া যায় তাও না জায়েজ না। আমার দেশে একটা ফতোয়া প্রচলিত আছে যে যাকাতের টাকা দিয়ে মাদ্রাসা ঘর করা যায় না, এটা আমার কাছে সঠিক না। বরং গরিবদের জন্য, এতিম পালার জন্য যদি ঘর করতে হয়, সেই ঘর করার জন্য জাকাতের টাকা দিয়ে ঘর করা যাবে, কারণ এতিমদের থাকার ব্যবস্থা করা যাবে। এমনি ভাবে জাকাতের টাকা দিয়ে দ্বীনি কিতাব কিনে দেওয়া যাবে। গরিব, আপনি টাকা দিলেন খাওয়ার জন্য, এখন তার এই দেহটা পালার জন্য টাকা দিলেন, রুহু পালা টাকা দিতে হবে না? পেটের ক্ষুধা নিবারণ করার জন্য যদি জাকাতের টাকা দেওয়া জায়েজ হয়, ইমানের ক্ষুধা পূরণ করার জন্য সহিহ দ্বীনি কিতাবগুলো কিনে দেওয়া বতরিকা আওলা জায়েজ হবে, আরো বেশি জায়েজ। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম অর্জন করা প্রত্যেকটা মানুষের জন্য, মুসলিমের জন্য ফরজ। দ্বীনি ইলম অর্জন করার জন্য এদেরকে সহিহ দ্বীনি কিতাব কিনে দেওয়া, আকীদার কিতাব কিনে দেওয়া, জাকাতের টাকা দিয়ে এটা জায়েজ আছে, বরং উত্তম পন্থা হবে এটা। এই জন্য মনে রাখতে হবে, জাকাত আমরা দিব তবে যে সকল মাদ্রাসায় বেদাত শিক্ষা দেওয়া হয়, যেসব মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় বাবারা তোমরা লেখাপড়া শেষ করে যাচ্ছ, জাহির ইলম অর্জন করেছ, এখন গিয়ে কোন একজন হক্কানি পীরের কাছে বায়াত হইয়া মুরিদ হয়ে যাও, নইলে কিন্তু আল্লাহকে পাইবা না। এই সব জায়গায় জাকাত দেওয়া যাবে না। যেসব জায়গায় শিক্ষা দেওয়া হয়, বউ তালাক দিলে হিলা করে আবার জায়েজ করার পদ্ধতি আছে, এই সমস্ত হিলার পদ্ধতি শিক্ষা দেওয়া হয়, এরকম ভাবে যেসব জায়গায় শিক্ষা দেওয়া হয়, জাকাতের হিলা ফরজ লাগবে না, জাকাত থেকে বাঁচা যায়। কেমনে বাঁচা যায়? তোমার জাকাত ফরজ হলো, বছর শেষ হইলে পরে জাকাত দিতে হবে, বছর পূর্ণ হওয়ার এক সপ্তাহ আগে বউকে মালিক বানাই দাও, তাহলে তুমি তোমার মালিক এক বছর পূর্ণ হওয়ার জাকাত ফরজ নাই, বউ মালিক হয়ে গেল। আবার বউর মালিকানা যখন থাকলো, বছর পূর্ণ হওয়ার আগে এক সপ্তাহ আগে স্বামীকে দিয়ে দিল, স্বামী মালিক হয়ে গেল, এরপরে স্বামী আবার মালিকে আবার ছেলেকে দিল, এরকম ঘুরাও, তাহলে আর জাকাত দেওয়া লাগবে না। তাবিল শিখায় এই সমস্ত ভণ্ডামি, যেসব মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় পীরের কাছে মুরিদ হওয়া, তিস্তিয়া তরিকা, সাবরিয়া তরিকা, যেসব মাদ্রাসায় মানুষ মরলে পরে খতম পড়ার জন্য শকুনের মতো ঝাঁপাইয়া পড়ে, এটা আমি আগে আলোচনা করেছি, যে ছাত্রদেরকে এইরকম তৈরি করা হচ্ছে, খতমে খাজেগান, খতমে নারিয়া, তারপরে কি আছে, খতমে ইউনুস, অমুক তমুক, এই সমস্ত খতম তৈরি করেছে। এখন আর একটা বেদাত চালু হয়েছে, বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছেন ইসলামের জন্য, কয়জন ছিলেন? 313 জন। বিভিন্ন মাদ্রাসায় দেখবেন 313 বদরি কমিটি আছে, আল বদর কমিটি। এই বদরি কমিটি তৈরি করে করে কি, আপনি প্রতি বছর 1000 বা 2000 টাকা দেন, তাহলে 313 জনে কত টাকা পাইল? আবার বড় বড় শহরে 5000 টাকা, বাৎসরিক 5000 টাকা দিবেন, তাহলে 5000 টাকা দিয়ে এক একজনে যায়, 313 জনে কত হয়? এই টাকা কামাই করার জন্য 313 বদরি সাহাবিদের নামে কমিটি করা আছে বিভিন্ন মাদ্রাসায়। ফাসেক, ফুজ্জার, সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াচোর, এইগুলোকে এক একজন বদরি সাহাবির নাম দিয়া বদরি কমিটি করে সাহাবি বানাই দিল। কি আজীব অবস্থা! আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের নাম পর্যন্ত বিক্রি করছে না, নিজের স্বার্থ উদ্ধারের জন্য সাহাবায়ে কেরামদের নাম বিক্রি করে খাচ্ছে। এইসব মাদ্রাসায় জাকাতের টাকা দিয়ে নিজের মাল অপচয় করা হচ্ছে, এবং শিরিক আর বেদাত কাজকে প্রচার করার জন্য, শিরিক আর বেদাতকে প্রতিষ্ঠা করার জন্য, শিরিক আর বেদাতের পক্ষে যুদ্ধ করার জন্য, আর যারা হকের কথা বলে তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য এই মাদ্রাসাগুলো সাহায্য করা হচ্ছে। এই জন্য যারা সত্যিকার অর্থে হকের পক্ষে আছেন, আমি তাদেরকে বলবো, কোন বেদাতিকে, কোন বেদাতি মাদ্রাসাতে কোন সময় আপনারা জাকাত ফেতরা টাকা দিবেন না। আমার বইতে লেখা আছে বেদাতদেরকে জাকাত দেওয়া নিষেধ আছে, জাকাতের বই খুলে দেখবেন, আমি এই মাত্রা লিখে দিয়েছি, খুব বেদাত জাকাত দেওয়া যাবে না। ভাইরা আমার, এ ফতো আমার না, এ ফতো আগের যারা আসলাসে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ মজমুআতুল ফাতাওয়া নামে কেউ লিখেছেন, আমি রেফারেন্স উল্লেখ করে দিয়েছি। যাই হোক, আজকে আমরা জাকাতের খাতগুলো নিয়ে আলোচনা করলাম, এছাড়া আরো জাকাতের মাত্রা আমরা আগে আলোচনা করেছি, আমাদের বইতে দেওয়া আছে জাকাত, কিতাবুল জাকাতের ভিতরে। এরপরে যদি আরো কারো কিছু জানার থাকে জেনে নিবেন, তারপরে সহি শুদ্ধভাবে জাকাত দিবেন। জাকাত আমি আগেও বলেছি, এটা কোনো অনুগ্রহ না, অনুকম্পা না, লামসাম দিয়ে দিলাম। জাকাত হচ্ছে ধনীদের মালের মধ্যে গরিবদের নির্ধারিত অংশ, নির্দিষ্ট অংশ, ওই পুরা হিসাব করে, প্রত্যেকটা পাই পাই হিসাব করে, যে কয় টাকা পাবে এই কয় টাকা আদায় করতে হবে, নইলে জাকাত ফরজ আদায় হবে না। লামসাম দিলে হয়তো দান হবে, দানের সব পাবেন, জাকাত আদায় হবে না। আরো যদি কোনো প্রয়োজন হয় আমরা জেনে নিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করুন, আমিন। আমাদেরকে সহিভাবে দিনের উপরে চলার তৌফিক দান করুন, আমিন। ও সাল্লাল্লাহু তাআলা নবীর মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।